আরে অসিনা আপন কানি ফর ফর হো বইলা পারবণ বা বহিলা দুর্গা মা মোর খড়ি ছুইলাণি আরে হো মাগুণী নাহাক কহিলা মাগুণী নাহাক কহিলা অসিনাপণ ত কানি ফর ফর পারবণ ভা বহিলা পারবণ ভা বহিলা অসিনাপণ ত কানি ফর ফর পারবণ ভা বহিলা পারবণ ভা বহিলা দুর্গা মা মোর খড়ি ছুইলাণি দুর্গা মা মোর খড়ি ছুইলাণি ভাইনা মাগুণী নাহাক কহিলা মাগুণী নাহাক কহিলা মাগুণী নাহাক কহিলা মাগুণী নাহাক কহিলা আউ ছ দিন বেল বরণ পূজা বেদি হব কৈলাস ধাম হসুছি বজার হসুছি গাঁ আসুছি বলি সে জগত মা মহিষামর্দিনী এ মাটি মাড়িলে মহিষামর্দিনী এ মাটি মাড়িলে ভাইনা দুঃখ সবু আম সহিলা মাগুণী নাহাক কহিলা মাগুণী নাহাক কহিলা মাগুণী নাহাক কহিলা সনাতনী সপ্তমী দিন হোলি দেখিব তা তিনি নয়ন সত্য সনাতনী সপ্তমী দিন হোলি দেখিব তা তিনি নয়ন কেতে চন্ড মুন্ড কেতে মহিষা বাঁধিলেনি পুণি তা ঘরে বসা করিব কি কোড় ধরিব ত্রিশূল করিব কি কোড় ধরিব ত্রিশূল ভাইনা তাঙ্ক চান্দ রাতি পাহিলা মাগুণী নাহাক কহিলা তাঙ্ক চান্দ রাতি পাহিলা মাগুণী নাহাক কহিলা অসিনাপণ ত কানি ফর ফর অসিনাপণ ত কানি ফর ফর পারবণ ভা বহিলা পারবণ ভা বহিলা আরে অসিনাপণ ত কানি ফর ফর পারবণ ভা বহিলা পারবণ ভা বহিলা দুর্গা মা মোর খড়ি ছুইলাণি দুর্গা মা মোর খড়ি ছুইলাণি ভাইনা মাগুণী নাহাক কহিলা মাগুণী নাহাক কহিলা মাগুণী নাহাক কহিলা মাগুণী নাহাক কহিলা মাগুণী নাহাক কহিলা মাগুণী নাহাক কহিলা